بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. نحمده ونصلي ونسلم على رسوله العظيم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ادب সাথে সকলে وعلى لي সকলে নিসংকোচে নির্ভয়ে সমস্ত সংকোচের ঊর্ধ্বে গিয়ে আমার রাসূলের উপর দরুদের নাজরানা পেশ করুন। কেন আপনারা হয়তো ভাববেন, যে কোনো আলেম মাওলানা হুজুর হযরতজি পীর সাহেব পীরজাদা যে কোনো মুকাররের তাকরির করতে ওয়াজ করতে উঠলে প্রথমে দরুদ শরীফ দিয়ে আরম্ভ করে, এটা বোধ হয় আমাদের কোন স্টাইল, এটা আমাদের কোন স্টাইল বা ধরন নয়। যে কোনো বিষয় নিয়ে আরম্ভ করে দেওয়া যায়, যে কোনো দিক যে কোনো সাইড নিয়ে আরম্ভ করে দেওয়া যায়। কিন্তু আমরা দরুদ শরীফ দিয়ে কেন আরম্ভ করি জানেন? এমনই একটা ইবাদত, মুতাবাররাক ইবাদত। আমার আল্লাহ কিন্তু নামাজ পড়েন না, আল্লাহ রোজা রাখেন না। আল্লাহ বলছেন, আমি এবং আমার মালায়েকা ফারিস্তারা আমার হাবিব রাসূলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি এবং আমার মালায়েকা ফারিস্তারা দরুদ শরীফ পড়ে থাকি। অতএব তার উপরে দরুদ শরীফ পড়াটা আমাদেরও জরুরি, এটা বড় ইবাদত। শুধু তাই নয়, এটা ফরমানে রাসূল, ফরমানে খোদা এবং ফরমানে রাসূল, আল্লাহর আদেশ সাথে সাথে আমার রাসূলের আদেশ। আমার রাসূল বলছেন হাদিস পাক, আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কল فاكسروا علي من الصلاه فان صلاتكم معروضه علي। আমার সাথী সঙ্গীরা, আমার সাহাবারা, তোমাদের মধ্যে আমি একদিন থাকব না, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা যেদিন আমার অভাব বোধ করবে, তোমাদের মধ্যে আমাকে যেদিন পাবে না, তোমাদের মন খারাপ হবে। আমার রাসূল কি বললেন? ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি, তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফটা পাঠ করবে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দরুদটা আমার মওতের পরেও আমার কবরে পৌঁছে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আমাদেরকে হুকুম করে গেছেন যে তোমরা আমার মওতের পরে আমার উপর দরুদ পড়বে, কেন তোমাদের দরুদটা আমার কবরে পৌঁছে দেওয়া হবে। তো আমার রাসূল এই হুকুম করে গেছেন বলেই আমরা পড়ছি। কিন্তু কোরআন কি বলছে? আমরা তো এমনি পড়িনি, সাহাবায়ে কেরামরা তো এমনি পড়েননি, তাবেইন তাবে তাবেইনরা তো এমনি পড়েননি, আইম্মা মুস্তাহিদরা তো এমনি পড়েননি, আমাদেরকে পড়তে তো আর এমনি বলেননি। নিশ্চয়ই এর বিশাল গুরুত্ব আছে। আপনার মনে হয়তো আসতে পারে যে কোরআন বলছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মরতে হবে। আর আমার রাসূলের জন্য তো কোরআন অন্য নয়, অতএব নবীর জন্য ওই একই কোরআন। তাহলে আমার রাসূলকেও তো মরতে হয়েছে, আর মুসলমান মারা গেলে তাকে কবর দিতে হয়, আর কবরের মধ্যে লোহা তামা প্লাটিনিয়াম সোনা রূপো যাই দেন না কেন, দশ দিন হোক দশ বছর হোক সেটাকে খেয়ে নষ্ট করে দেয়। তো অনেকের মাথায় এসে যায়, বিশেষ করে যারা কোনো তাকলিদ করে না, বিশেষ করে যারা যাদের আইনমাদের উপরে ভরসা নেই, বিশেষ করে যাদের মুস্তাহিদদের উপরে কোন রকম ভরসা নেই, এমন মানুষেরা কখনো কখনো ভেবে ফেলে যে নবীর জন্য তো আর কোরআন নয়, আমার নবী তো ইন্তেকাল করেছে মারা গেছে, ততএব সেই মরা নবীকে নিয়ে আর কি হবে, তার উপর দরুদ সালাম পড়ে আমাদের লাভটা কি হবে, দরুদ শরীফ পড়ব নিশ্চয়ই পড়ব, কিন্তু কেন পড়ব, আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগ, প্রযুক্তির অগ্রগতির যুগ, সায়েন্সের ডেভেলপমেন্টের যুগ, নীল আমস্ট্রাং গোল্ডেন বাইকেল কলিনের অ্যাপোলো ইলেভেন এর যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, যে যুগে চাঁদে মানুষ যাচ্ছে, আর সেই যুগে আমরা রাজপথের উপরে চট বিছিয়ে বসে দরুদ শরীফ পড়ছি আর সুবহানাল্লাহ করছি, আমরা কি বোকা মুসলমান নাকি, আমরা কি সেই পিছিয়ে পড়া মুসলমান নাকি, আমরা কি সেই আশ্রাস ট্রাইবিদের মধ্যে আছি নাকি, আমরা কি পাহাড়ি আদিবাসীদের মধ্যে বাস করি নাকি, আমরা কি জঙ্গলের নিম্বিয়ান্সদের মধ্যে বাস করি নাকি, আমরা কি এথিওপিয়ানদের মধ্যে আছি নাকি, আমরা তো সেই আধুনিকতার যুগে আধুনিক বিশ্বের বিশ্বায়নের সঙ্গে খাপ খাড়িয়ে মডার্নিটির সঙ্গে নিজেকে মিলিয়ে আধুনিকতার সাথে নিজেকে মিলিয়ে তাই তো আমরা চলছি, তারপরে এখানে বসে সুবহানাল্লাহ করছি, তারপরে এখানে বসে দরুদ শরীফ পড়ছি, মাথায় প্রশ্ন আসতেই পারে যে আল্লাহ রাসূল তো মারা গেছে তার উপর দরুদ সালাম পড়ে আল্লাহটা কি, এটা গেল আমার একটা দিক। আবার একটা শ্রেণীর মানুষ আছে যারা আজকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, এম এ পাস করেছে, এমপিএ করেছে, এমসিএ করেছে, ডক্টরি পাস করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কম্পিউটার সায়েন্সের স্কলারশিপ পেয়েছে, আইবিএম এ চাকরি করছে, উইপ্রোতে চাকরি করছে, সেই সমস্ত ছেলেদেরও মাথায় আসবে যে আজকে ওই চটে বসে সুবহানাল্লাহ করব, দরুদ শরীফ পড়বো, না টেকনোলজি ডেভেলপমেন্ট দেখব, না আমি আমেরিকার ওয়াশিংটনের নাসার আবিষ্কার দেখব, ইন্ডিয়ার বোম্বাইয়ের ভাবার আবিষ্কার দেখব, না ওখানে বসে থাকবো, পথে বসে মৌলানা মৌলভীদের কাজ আর বোকা মুসলমান সুবহানাল্লাহ করে ওটা করতে দে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি, এখন কোনটা নেবেন, একদিকে আমার মধ্যেই কেউ আছে তার ধারণা হচ্ছে রসুল মরে গেছে আর এসবের দরকার নেই, আবার একদিকে কিছু আধুনিক শিক্ষায় শিক্ষিত জ্ঞান পাপী মানুষেরা আছে যারা মনে করে এগুলো হচ্ছে আমাদের ধর্মান্ধতা। মুসলমানদের মধ্যে দুটো ক্লাস কিন্তু আছে, অস্বীকার করতে পারবেন না, তাহলে এক ধর্মান্ধতা, দ্বিতীয় এটার প্রয়োজন নেই, তারপরেও আমরা করছি, তাহলে এখন ঠিক জায়গায় কে দাঁড়িয়ে আছে। আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন তো নাকি, কারণ আমার গলা অত সুন্দর না, আমার ছোট ভাইদের গলা দেখেছেন তো এত সুন্দর মাশাআল্লাহ, তোমার কথাটা একটু বুঝতে হবে, তাহলে কোন দিকটা আপনি ঠিক বল, আপনি যদি বলেন না বিজ্ঞানের অগ্রগতি দেখুন, সায়েন্সের ডেভেলপমেন্টে দেখুন, আধুনিক বিশ্বের বিশ্বায়ন দেখুন, তখনই আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি কোন আধুনিকতার কথা বলছেন, কোন আধুনিক শিক্ষার কথা বলছেন, কোন বিশ্বের বিশ্বায়নের কথা বলছেন। যে পৃথিবীর প্রথম যে ছেলেটি আজকে স্কুলে ভর্তি হয়েছে তার শিক্ষাটাই ভুল আসছে, কোন শিক্ষা ভুল আসছে, আমি যদি আরম্ভ করি একটা ক্লাস ওয়ানের ছাত্রকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই একটু আপনি ধারাপাতটা পড়ুন তো, বাচ্চা একটু পড়ো তো, সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করে দেবে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবর্ষ, নয়ে নবগ্রহ, দশে বসে পড়ো। এখন এই বাচ্চাটা যদি নয় নবগ্রহ না বলে ও নয় দিক বলে, মাস্টার কি করবে, কি করবে, পিটাবে, মারবে। এখন ওই মাস্টারকে বলবো, স্যার আপনি আজকে নয় নবগ্রহ যে পড়ালেন, কালকে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রোগ্রাম আছে, নয় নবগ্রহ বলতে হবে, আপনি বলতে পারবেন, চুপ চুপ, আপনি যে আজকে নয় নবগ্রহ পড়ালেন, ২৪,০০০ টাকা মাইনে দিচ্ছেন, কালকে প্যারিস হলে যে বলতে হবে নয় নবগ্রহ বলতে পারবেন, না মানে কি মানে, না না আপনি যে আজকে নয় নবগ্রহ বললেন আপনার কালকে রবীন্দ্র সদনে বলতে হবে বলতে পারবেন না মানে ব্যাপারটা হচ্ছে ব্যাপার আবার কি নয় নবগ্রহ প্রমাণ করতেই পারবেন না কারণ আজ থেকে পাঁচ বছর আগে আমেরিকার ওয়াশিংটনের নাসা গবেষণা করে আরো দুটো গ্রহ আবিষ্কার হয়েছে করেছে আরো দুটো গ্রহ আবিষ্কার করে বর্তমান গ্রহের সংখ্যা হচ্ছে ১১টা আমরাও সেটা পেপারে পড়েছি আপনারাও পড়েছেন সবাই পড়েছি অর্চ মাস্টার আজও পড়াচ্ছে নয় নবগ্রহ কথা বুঝতে পারছেন না বিজ্ঞান বলছে ১১টা গ্রহ কতদিন আগে পাঁচ বছর আগে তাহলে বিজ্ঞান তো অনেক এগিয়ে গেছে নটা থেকে দুটো আবিষ্কার করেছে ইসলাম কোথায় পিছিয়ে আছো কিন্তু ওই গল্পটা যদি কোনো বিজ্ঞানের ছাত্র কোনো মুসলমানকে শোনাতে আসে সঙ্গে সঙ্গে সে বলবে নতুন কিছু শোনা ওটা আমাদের বহু পুরনো খবর না কেন বলছো তোদের নয় নবগ্রহ থেকে দুটো গ্রহ আবিষ্কার করে যদি তোদের কাছে ওটা আধুনিক মনে হয় আজ থেকে পাঁচ বছর নয় পাঁচশো নয় সাতশো নয় হাজার নয় বারোশো নয় আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তার কোরআনে সূরাতুল ইউসুফের মধ্যে বলছেন ইউকালা ইউসুফ লি আবিয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াস শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন ইউসুফ নবী বলছে আব্বু গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের মধ্যে তিনি নয় নবগ্রহ বলেননি তিনি বলে আমি আসমানেতে এগারো খানা গ্রহকেই দেখেছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন এখন বিজ্ঞান বলছে নটা গ্রহ ১১টা গ্রহ কদিন আগে পাঁচ বছর আগে ইসলাম বলছে ১১টা গ্রহ কতদিন আগে দেড় হাজার বছর আগে দেড় হাজার থেকে পাঁচ বছর বাদ দিন অ্যাপ্রক্স হিসাব করে দেখুন আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগ প্রযুক্তির অগ্রগতির যুগ সায়েন্সের ডেভেলপমেন্ট আপনার নীল আমস্ট্রং ওয়ার্ল্ডিন মাইকেল কলিনের অ্যাপোলো ইলেভেন এর যুগ আধুনিক বিশ্বের বিশ্বায়ন আমাদের ইসলামের কাছে কোরআনের কাছে হিসাব করে চোদ্দশো পঁচানব্বই বছর পিছিয়ে আছে আর কোরআনকে নিয়ে আমরা আধুনিক বিজ্ঞানের কাছে চোদ্দশো পঁচানব্বই বছর আগিয়ে আছি জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমরা আজকে এখানে চটে বসে সুবহানাল্লাহ করছি এটা বুঝতে গেলে বিজ্ঞানকে মিনিমাম চোদ্দশো পঁচানব্বই বছর গবেষণা করতে হবে কারণ এগারোটা গ্রহ আছে আবিষ্কার হবে কি হবে না কেউ সিও ছিল না হলো তো অতএব মিলাদুন্নবীও তো কোরআনে আছে ইও একদিন আবিষ্কার হবে না হবে কি করে যেমন দুটো গ্রহ একদিন না একদিন আবিষ্কার হয়েছে তো মিলাদুন্নবীও একদিন আবিষ্কার হবে সেদিনে তারাও দেখবেন বসে মিলাদ করবে কথা বুঝতে পারছেন অতএব আমাদের এই জায়গায় বসাটা এটা একদিকের মুসলমান যে মনে করছে যে না এরা পিছিয়ে পড়া বলেন না আজকে পৃথিবী সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছে আইনস্টাইনকে দেখুন গ্যালিলিওকে দেখুন তারা বলছে থিংক অফ ইলেকট্রন এন্ড সেকেন্ড থিংক অফ প্রোটন একটা ঋণাত্মক দ্বিতীয়টি ধনাত্মক দুটো ভিন্ন নেচারের গ্রহের সংমিশ্রণে অ্যাটাচমেন্টে অ্যাক্সিডেন্টে ঘর্ষণে একটা বিরাট আলো জ্যোতি ফ্লাশ হয়েছিল ওই ফ্লাশ থেকে পৃথিবী তৈরি হয়েছে আলটিমেটলি বলছে ফ্লাশ দ্বারা পৃথিবী তৈরি আমি বলবো এটা আমাদের কাছে নতুন খবর নয় আজকে বিজ্ঞান যদি বলে আলো দ্বারা পৃথিবী তৈরি হয়েছে কোরআনও বলছে খলাকাল আরদা বিনা নূরে আল্লাহ বলছে বিশ্বকে আমি সৃষ্টি করেছি আলো দ্বারা বলুন সুবহানাল্লাহ বিজ্ঞান বলল আড়াইশো বছর আগে গ্যালিলিও যুগ আর কোরআন বলল দেড় হাজার বছর আগে দেড় হাজার থেকে আড়াইশো বাদ দিন থাকে সাড়ে বারোশো হিসাব করে দেখুন বিজ্ঞানের আধুনিকতার কাছে মুসলমান তার কোরআনকে নিয়ে সাড়ে বারোশো বছর আগিয়ে আছে তাই আমরা চটে বসে সুবহানাল্লাহ করছি কথা আমার বুঝতে পারছেন তো নাকি আপনার মাথায় কোন জিনিসটা আসবে বলুন তো যেটা আমার ইসলামে নেই কোনটাকে আপনি বলবেন এটা গেল একটা পার্ট যে আমাদের আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগে কিছু শিক্ষিত মানুষেরা আছে যারা এই জায়গায় বসে ভাবে বোকা মুসলমান শুনবে আর মাওলানা পেটের জ্বালায় চিল্লাবে না না ঠিক তাই নয় আবার একটা ক্লাস আছে যারা ভাববে ও দরুদ শরীফ টরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়ার প্রয়োজন নেই নবী মরে গেছে আর বেশি বাড়াবাড়ি করে লাভ কি নাউজুবিল্লাহ এমন ধারণাটা হচ্ছে ইসলামের মধ্যে থেকেও একটা জেহালাতি এটা হলো গুমরাহি এটা হচ্ছে ভ্রষ্টতা না আপনি কেন বলছেন কোরআনকে বলছেন না কুল্লু নাফসিন যায়েকাতুল মাউতে প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে কোরআন কি বলছে না প্রত্যেককে মরতে হবে আপনি কি মরবেন না আমি তাকে জিজ্ঞাসা করব কোরআন পাকের মধ্যে কোন জায়গায় লেখা আছে আল মউতু লিকুল্লিন নাস মৃত্যু সমস্ত মানুষের জন্য অনিবার্য কথা লেখা আছে দেখান দেখাতে পারবেন না তবে আমি একটা সরাসরি উত্তর দিই যদি কেউ মনে করে আর রাসূল মারা গেছে তারপর দরুদ সালামের প্রয়োজন নাই অতএব মাওলানা সাহেবরা স্টারটা দরুদ শরীফ দিয়ে করে কেন? তো যে প্রশ্ন আপনার মনে, একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে বড় আদবের সাথে এসে হাজির হলেন, আদবের সাথে হাজির হয়ে, বড় আদবের সাথে, কারণ আদ-দীনু কুল্লুহু আদব, আমার ধর্মটাই পরিপূর্ণ আদব আর আদব, আজ খোদা কাহিকে তৌফিকে আদব, বিআদব মাহরুম আজ গাশতে ফাদলে রব। ফারসিতে একটা কথা আছে যে বিআদব আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। অতএব বড় আদবের সাথে বলছে, হুজুর একটা প্রশ্ন করার ইজাজত পাবো? বলছে হ্যাঁ বেটা প্রশ্ন করো। বলছে হুজুর فكيف تورد صلاه عليك فارنت قال يقولون بليتا হুজুর আপনার মওতের পরে, আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে, কথাটা বুঝতে পারছেন তো নাকি? আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকালের পরে, আপনার যেদিন আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আপনার পবিত্র শরীর মুবারকটাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মাটি আপনার শরীরটা খেয়ে নেবে, ধুলোবালি ধুলো কাদার সাথে মিলে মিশে আপনার শরীরটা ধুলোবালি ধুলো কাদা হয়ে যাবে, আপনার শরীরটা ভুসিদা হয়ে যাবে, ওই সময় আমাদের দরুদ আমাদের সালাম আপনার কবরে পৌঁছে লাভ কি হবে? হুজুর আপনি তো মরে যাবেন। প্রশ্নটা কে করলো? আল্লাহ রসুলের সাহাবা। কাকে করলো? আল্লাহ রসুলকে। এখন জবাব কে দেবে? জবাব কে দেবে? আল্লাহ রসুল দেবে। আপনাদের কে শোনাবে? আমি। তার মানে জবাবটা রসুল দিচ্ছে, শোনাচ্ছি আমি, জবাবটা আল্লাহ রাসূল দিচ্ছেন। কি বলছেন? আল্লাহ আল্লাহ সাবধান, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়ায়ে ফানবিউল্লাহি হাইয়ুন ইরযাকু, খবরদার এই কথা বলো না, একদম মুখে টানবে না। আমি নবী মরে যাব না, আমি মিটে যাব না, আমি আমেনার বেটা কেবল মোহাম্মদ নয়, 1,00,000 মতান্তরে 2,24,000 যে আম্বিয়া, তামাম নবীদের জন্য আমি বলি, আল্লাহ রব্বুল আলামিন ওই মাটির উপরে সমস্ত নবীদের লাশ খাওয়াকে হারাম করে দিয়েছে। ফানবিউল্লাহি হাইয়ুন, আমি মোহাম্মদ বলি, আমরা নবীরা কবরে মুর্দা নয় জিন্দা অবস্থায় থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি হাদিস পাক শুনিয়েছি, কিন্তু আমার বাবার কথা না। আল্লাহ রাসূল কি বলছে? নবীরা সমস্ত নবীরা, এর দলিল আছে কালাম পাক খুলুন, 15 পারায় চলে যান, মিরাজের ওয়াকিয়ায় চলে যান, সুবহানাল্লাজি আসরা বিহি পড়তে থাকুন, ওই মিরাজের রাত্রে চৌথা আসমানে আমার রাসূল দেখেছে মুসা কালিমুল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত আগে ইন্তেকাল করেছে, তিনি নামাজ পড়ছেন। এখন আমাকে পিছন থেকে জিজ্ঞাসা করবে, মেরা ভাই, কারণ এটা তো আমি পাড়ার মধ্যে বলছি, আমি তো বিদেশে ওয়াজ করছি না, কালকে আমি সত্তর ভাইয়ের দোকানে পান খাতে আসবো, লতিফ ভাইয়ের মুদিখানার সামনে দাঁড়িয়ে থাকবো, বাদশা ভাইয়ের দোকানে দাঁড়িয়ে থাকবো, ছোট দাদাজানের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, আমাকে জিজ্ঞাসা করবে কালকে যে ভাইজান আপনি ওয়াজটা যে করলেন, নবীরা কবরের মধ্যে যে বেঁচে আছে, বাঁচতে গেলে খেতে হয়, খাচ্ছে কোথায়? জিজ্ঞেস করতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবা বলল, হুজুর এমনি বেঁচে থাকবেন? ইরযাকু এমনি নয়, খোদার তরফ থেকে আমাদের রিজিক খাদ্য দান করা হবে। বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে একজন আমাকে কাল জিজ্ঞেস করতে পারে, ভাইজান মেডিকেল সায়েন্স বলছে 100% যদি ইনপুট হয়, 80% ইনপুট হলে 20% আউটপুটের দরকার আছে, মানে আমি যদি 80% পেট ভরে খাই বা 70% যদি পেট ভরে খাই, তার 20% সকালবেলায় আমাদের, বুঝতে পারছেন না, খুলে খেলে বলতে হবে, তাহলে আমাদেরকে আউটপুটের প্রয়োজন হচ্ছে, টয়লেটে যেতে হচ্ছে। তো ভাইজান অতটুকু কবরের মধ্যে আমার নবী 1400 বছর ধরে খাওয়া দাওয়া করে আছে, পেচ্ছা পায়খানা কোথায় করছে? 2 হাত বাই 4 হাত কবরের মধ্যে, কথা বুঝতে পারছেন না? অনেকে এই অজ্ঞানতার পরিচয় দিয়ে থাকে যে আল্লাহ রসুল হায়াতুর নবী যদি হয়, আল্লাহ রসুল যদি হায়াতুর নবী হয়, যদি কবরে খাওয়া দাওয়া করে পেচ্ছা পায়খানা কোথায় করছে? বিআদবের মতো অনেক মুসলমান যারা বলে থাকে, যাদের মধ্যে ওলিয়া উলিয়াদের ছায়া নেই, কথা বুঝতে পারছেন? আমি তাদের জন্য আজ জবাব দিয়ে যাই, যে প্রশ্নটা আপনি আমাকে করবেন যে আল্লাহ রাসূল বেঁচে আছে খাওয়া দাওয়া করে পেচ্ছাপ পায়খানা কোথায় করছে, সিরাতে হালুফিয়া খুলে দেখুন, হযরতে আবু হুরাইরা থেকে বর্ণনা, সলমান ফারসি আল্লাহ রাসূলের সামনে হাজির হয়েছে, হুজুর আমাকে কিছু বলুন। আমার রাসূল বললেন মরতে হলে ইমানের সাথে মর। জি হুজুর, কটা প্রশ্নের জবাব ঠিক মতো কবরে দিবি? জি হুজুর। মান রব্বুকা, তোমার রবকে আল্লাহর কথা বলে দিবি। ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলামের শরীয়তের ইসলামের কথা বলে দিবি। ওমান নবীয়কা, তোমার নবীকে? বলছে হুজুর ওটা শিখাতে হবে না আমাদের, একটা ছবি দেখানো হবে। মান হাজার রাজুল, এই মানুষটিকে? বলছে হুজুর দোয়া করবেন, ওগুলো আমরা বলতে পারবো। বুঝে ঠিক মতো করে জবাব দিবি, কবরের একদিকের পর্দাকে তুলে দেওয়া হবে, সুন্দর হাওয়া আসতে থাকবে, রং বেরঙ্গি আফরোক মানে খাবার আসবে, যত ইচ্ছা তত খাবি। ওই সময় সলমান ফারসি বললেন হুজুর যদি পেচ্ছাপ পায়খানা লাগে কোথায় যাব? বলছে পাগল, ওটা আলামে বারজাক, আলামে দুনিয়া নয়, আলামে দুনিয়ার সঙ্গে আলামে বারজাকের কোনো মিল পাবি না, অতএব খাবি, জোর করে কটা ঢেকুর তুলে দিবি, সব বেরিয়ে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আল্লাহর রাসূল বলছেন তুই ঈমান নিয়ে কবরে যা, আমি মুহাম্মদ বলে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর কবরটা ফুরফুরার কোনো কবর হবে না, তোর কবরটা আল্লাহর বেহেশতের একটা অঙ্গ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, উম্মত ঈমান নিয়ে মরলে যদি তার কবর বেহেশতের অঙ্গ হয়, আমার রাসূলের কবরটা কি হয়েছে জবাবটা আপনারা দিন। বাবাজি আমার কথা বুঝতে পারছেন ভাইরা? আমরা যদি ঈমান নিয়ে মরি, আমাদের কবর যদি জান্নাতের অঙ্গ হয়, খোদ যার জন্য জান্নাত তৈরি তার কবর কি হয়েছে? না আমাকে ভাষা দিয়ে বলতে হবে তার কবরটা ভাইজান এইরকম জান্নাত, একটা ভাষা দিয়ে আমায় শুনিয়ে দিন। ভাই বিয়ে বাড়ি গেলে কেমন খেলে? বুঝে দারুণ, মানে সে ভাষায় বলতে পারবো না, এত সুন্দর খাবার, ফাইভ স্টার হোটেলের মতো, ভাষায় বলতে পারবে না তো ফাইভ স্টার হোটেল, ভাষাটা বার হলো কি করে? ভাই বউ কেমন হয়েছে? ভাই বউ এত সুন্দরী হয়েছে, এত সুন্দরী হয়েছে, সে ভাষায় বলতে পারবো না, চাঁদের মতো, ভাষায় বলতে পারবে না তো চাঁদের লোকতার থেকে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ভাই তাদের শ্বশুররা কেমন বলছে, এত ভালো মানুষ সে বলে বোঝাতে পারবো না, মানে কি বলবো, একদম মানে আল্লাহওয়ালা লোকের মতো, ভাষায় বলা যাবে না তো আল্লাহওয়ালা লোক, ভাষাটা আসলো কোথার থেকে? এখন বলুন আমরা যদি উম্মত হয়ে কবরটা জান্নাতের অঙ্গ হয়ে যায়, খোদ আল্লাহর রাসূল যার জন্য জান্নাত তৈরি হয়েছে তার কবরটা কি হয়েছে? ভাষাই বলা যাবে না, কিন্তু একটা ভাষা বলুন তো। আমার কথা বুঝতে পাচ্ছেন? ভাষাই বলা যাবে না বলে চাঁদের মতো ভাষা বার হলো, ভাষাই বলা যাবে না বলে আল্লাহওয়ালার মতো ভাষা বার হলো, কিন্তু আমার রাসূলের কবরটা কি হয়েছে ভাষাই তো বলা যাবে না, কিন্তু এরকম একটা অল্টারনেটিভ ভাষা জুড়ুন তো ওখানে। ভালো করে গবেষণা করে দেখুন, ভাষা খুঁজে পাবেন না। আমার বক্তব্য ঠিক ওই জায়গায়, আমার রাসূল যার ভাষা, যার থাকার জায়গাটার ভাষা খুঁজে পাচ্ছি না, আর তাকে নিয়ে কথা বলতে গেলে আমাদের লজ্জা করে না? আগে তার থাকার জায়গাটা কত ভালো ভাষা দিয়ে বুঝান, তারপর তার কথা বলবেন। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তার থাকার জায়গা কেমন ওটা ভাষা দিয়ে বলতে পারছি না, আর তাকে নিয়ে চিন্তা করছি। কিন্তু যদি আমাকে কোন ডাক্তার প্রশ্ন করে, আল্লাহ রাসূল যে হায়াতে আছে, আল্লাহ রাসূল যদি বেঁচে থাকে কবরে খাওয়া দাওয়া করে পেচ্ছাপ পায়খানা করছে, অথচ আপনার পেচ্ছাপ পায়খানা বিহীন খাওয়া দাওয়া করছে, দেড় হাজার বছর ধরে কবরে কি করে আছে? আমি সেই ডাক্তারকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তার মেডিকেল সায়েন্স দিয়ে আমি প্রশ্ন করতে চাই, ডাক্তার সাহেব আপনার বয়স কত? বলে কেন 40, আপনার 42, আপনার 45, আপনার 50, আপনার 60, আপনার 70, আপনার 75। ভাই প্রতিটি সন্তান জন্মাবার আগে কোথায় থাকে? বলেন কেন মায়ের পেটে। আমি ডাক্তার আপনিও কি ছিলেন? বলে ডেফিনেটলি। কতদিন ছিলেন ডাক্তার বাবু? কেন 10 মাস 10 দিন মেয়াদ? আমি ছিলেন তো। বলে হ্যাঁ। খাওয়া দাওয়া করতেন? বলছে ডেফিনেটলি করতাম। কি খেতেন? বলছি কেন? ওই তো মানে আমাদের আয়রন, আমাদের ভিটামিনস, আমাদের মিনারেলস, আমাদের যাবতীয় যা কিছু আমাদের প্রয়োজন গুলো সব আমরা মায়ের রক্ত দিয়ে খেয়ে নিতাম। আরে আল্লাহ কোরআনে রক্ত হারাম করেছে, কিন্তু আপনি রক্ত মায়ের পেটে আবার খাচ্ছেন কেন? না মানে ব্যাপার ব্যাপার মেডিকেল সায়েন্সের কাছে উত্তর দেই। আমার আল্লাহ বলছে, ওরে তুই নিষ্পাপ মাসুম বাচ্চা, আমি তোকে হারাম খাওয়াতে পারি না, তাই জন্যই তো তোর মুখ থাকতেও আমি সিস্টেমটা নাভি দিয়ে করে দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ, যাতে পরবর্তীতে রক্তের প্রয়োজন হলে মেডিকেল সায়েন্স এক্সপেরিমেন্ট করে তোর ব্লাডটা নাভি দিয়ে দিতে পারে বা শিরা দিয়ে দিতে পারে। পাইপলাইন কানেকশনটা আমি আল্লাহ আগে দেখিয়ে দিলাম, তাই মুখ দিয়ে তোকে খাওয়ালাম না। তো ডাক্তার সাহেব খাচ্ছেন কিনা? হ্যাঁ খাচ্ছি। কতদিন? দশ মাস, দশ দিন। পেচ্ছাপ পায়খানাটা কোথায় করেন? ওইটুকু ইউটারাসের মধ্যে, 250 গ্রাম বাচ্চা দানির মধ্যে 10 মাস 10 দিন পেচ্ছাপ পায়খানা কোথায় করেছিলেন? ওখানে কোমর ফিট করা থাকে নাকি মায়ের পেটে, নাকি ইন্ডিয়ান স্টাইল থাকে? না মানে ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কিছুই নয়, আল্লাহ বলছে ও গেমটা আমার। আরে ওটা যে তোর মা, আর পৃথিবীর যত নারী ইমান অবস্থায় হামেলা হয়, যত মেয়ে হামেলা হয়, আমি আল্লাহ আমার নিগায়ে রহমতটা তার উপরে দিয়ে দিই। ওটা তোর মা, জানিস তুই যখন 3 মাসের পেটে ছিলি অজানা ব্যথা, আমি আল্লাহ নিগায়ে রহমত তোর মায়ের উপরে দিয়েছিলাম। 5 মাস হঠাৎ আহ করে উঠেছিল তোর মা, আমার দয়ার নজরটা তোর মায়ের উপরে ছিল। তুই যখন 7 মাস তুই ভেতর থেকে লাড়া দিয়েছিলি, তোর মা হাসছে, আমার বাচ্চা নড়ছে, বাট শি কান্ট রিমেম্বার, তুই ভেতর থেকে লাথি মারছিলি তাকে। যখন 9 মাস হয়ে গেছে, প্রথম বাচ্চা ছিলি তোর মায়ের, তুই প্রথম, অজানা যন্ত্রণা কোমর থেকে কনকন করে উঠেছে, তোর মাকে নিয়ে যে শুয়ে দেওয়া হয়েছে, চুলগুলো উস্কো কুস্কো, চেহারাটা লাল হয়ে গেছিল, বিচারার চাদর টাকড়ে ধরে গলার শিরা ফেটে উঠেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ করে চিৎকার করেছিল, হ্যারে কোটি কোটি মায়ের জন্মদাতা আমি আল্লাহ, তোর মায়ের কষ্টটা আমি সহ্য করবো কি করে, আমার দয়ার সাগরটা উথাল পাতাল আরম্ভ করে দিয়েছিল। সে শুধু আল্লাহ আর পারি না, ব্যথা যন্ত্রণা মরে গেলাম। শেষ পর্যন্ত যখন আল্লাহ বলে গায়ে শক্তিতে একটা প্রেশার একটা চাপ দিয়েছিল, তারপরে তোর কান্নার আওয়াজ শোনা গেছিল। পৃথিবীর মধ্যে একটাই প্রাণী যা নারী বাইরে থাকে, রক্ত রঞ্জিত অবস্থায় থাকে, গোটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে, তোর কান্নার আওয়াজ শুনে তার পেটে নারী বাইরে অচ হাসতে হাসতে বলছে, আমার বাচ্চাকে আমার বুকে দাও না, বলুন না সুবহানাল্লাহ, আমার বাচ্চাকে আমার বুকে দাও না, ওটা তোর মা, আমি ওকে তাহেরা করি, তাইয়েবা করে থাকি, প্রথমে যা নোংরা গেছে তার পেটে গেছে, লুৎফা দিয়েছি, লুৎফা থেকে আলাকা হয়েছে, আলাকা থেকে মুদগা, তারপরে জামা কোরআন, কিন্তু তোর দ্বারা আমি নতুন করে তোর মায়ের পেটকে আমি নাপাক হতে দিতে পারি না, কিন্তু তোর শরীরের মধ্যে বর্জ্য পদার্থ আছে, তোর শরীরের মধ্যে রক্ত আছে, তোর শরীরে মলমূত্র সিমেন আছে, তোর শরীরের মধ্যে অনেক রকম পদার্থ আছে, শুধু দৈহিক নয়, মানসিক, মানবিক, দৈহিক সব নোংরা গুলো ফেলার জন্য আমি তোকে দুনিয়ায় পাঠালাম, 75 বছর 80 বছর তোর যে হায়াত দিলাম, নিজের মানসিক দৈহিক সব নোংরা গুলো ভেতরে দুনিয়ায় ফেলে দে, কত মায়ের পেটেও পাক ছিলি, কবরটাও তোর হবে পাক, আমি আল্লাহ তোকে তোর সেই নিষ্পাপ করে কবরে নিয়ে নেবো, চিন্তা করিস না। আর তোর মায়ের যদি তোর জন্ম দেওয়ার সময় মওত হয়ে যায়, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে ওর গুনাহ খাতাকে মাফ করে আমি আমার জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবো, বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন, আপনি একটা সাধারণ মানুষ, বড় হয়ে সিগারেট খোরও হতে পারেন, গাঁজা খোরও হতে পারেন, পান খোরও হতে পারেন, গুটকা খোরও হতে পারেন, বুঝতে পারছেন কি পাচ্ছেন না, আপনি যখন মায়ের পেটে ছিলেন 10 মাস 10 দিন পেচ্ছাপ পায়খানা বিহীন যদি পেট ভরে খেয়ে বেঁচে থাকতে পারেন, তো আমার নিষ্পাপ তাহির ও তাইয়্যেব নবীকে অত বড় কবরে তার বন্ধুকে আল্লাহ খাওয়া দাওয়ার পর পেচ্ছাপ পায়খানা বিহীন কেন রাখতে পারে না? জোরে বলুন না, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? সার কথায় আমার রাসূল যে হায়াতুন নবী, অনেকে আমাকে বলে লিখে পাঠায় যে আপনারা 12ই রবিউল আউয়াল নবী দিবস করেন, আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেন, এত আনন্দ করেন, কিন্তু ওই দিনই তো নবী মারা গেছিলেন, কথা বুঝতে পারছেন? আপনারা যে জন্মদিন করেন 12ই রবিউল আউয়াল ওই দিন নবীর যে জন্ম হয়েছিল বলে আনন্দ করেন, কিন্তু ওই দিনে তো নবী মারাও গেছিল, তো দুঃখ কেন করেন না? কথা বুঝতে পারছেন না? আমি তার জবাব দিয়েছিলাম, দুঃখ ওরা করবে যাদের জন্য নবী মরে গেছে, দুঃখ তারা করবে যাদের জন্য আমার নবী মরে গেছে। আমরা দুঃখ করি না, আমাদের নবী আজও জিন্দা অবস্থায় হায়াতুন নবী হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ তারা করুক যাদের নবী মরে গেছে, আমাদের নবী তো মরেনি, সে নিজের জবানে বলছে আমি মরব না। তাই হায়াতুন নবীর উপরে আমি দরুদ শরীফ পড়তে বলেছিলাম, বুঝা গেছে? তাহলে আমার রাসূল হায়াতুন নবী এই জোরে চিল্লে যদি দরুদ শরীফ পড়ি, এতে কোন আপনার দেওবন্দি তাবলীগি জামাত ইসলামী আহলে হাদিস www.anibar.in